রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যার ভিত্তিতে সৃষ্ট মন্দ কাজ পরিত্যাগ করে না, তার শুধু খানাপিনা পরিত্যাগ করার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। যে ব্যক্তি রমজানের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করল, সে নিশ্চয় তার পাপ রাশি থেকে এমনভাবে মুক্ত হয়ে গেল যেন তার মা তাকে ভূমিষ্ঠ করল। সন্ধ্যা তারার সাথে আমার হয়েছে দেখা, সেই তারার বুকে রূপালি হরফে লেখা। সন্ধ্যা তারার সাথে আমার হয়েছে দেখা, সেই তারার বুকে রূপালি হরফে লেখা। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। দূর আকাশের ওই কিনারায় উকি দিয়ে চাঁদ, বলে গেল মুমিন যারা কাঁধে মিলাও কাঁধ। দূর আকাশের ওই কিনারায় উকি দিয়ে চাঁদ, বলে গেল মুমিন যারা কাঁধে মিলাও কাঁধ। হিংসা বিভেদ ভুলে এসো এক পতাকা তলে, হিংসা বিভেদ ভুলে এসো এক পতাকা তলে। আসলো যেন আনন্দেরই জীবন্ত আহ্বান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। সন্ধ্যা তারার সাথে আমার হয়েছে দেখা, সেই তারার বুকে রূপালি হরফে লেখা। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। সাহরি রোজা ইফতার তারাবি নামাজে, খুঁজে নেব প্রভুকে তার বিধানের মাঝে। সাহরি রোজা ইফতার তারাবি নামাজে, খুঁজে নেব প্রভুকে তার বিধানের মাঝে। সংযম সাধনায় আর নিরাবারাধনায়, সংযম সাধনায় আর নিরাবারাধনায়। রাখব রোজা পড়ব নামাজ মানব তার বিধান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। সন্ধ্যা তারার সাথে আমার হয়েছে দেখা, সেই তারার বুকে রূপালি হরফে লেখা। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান।